أَوَلَمْ يَرَوْا إِلَى مَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ تَارَا كِي اللَّهُ سِرِجِتُ بُسْتُ دَاكْهِنَا جَارْ چھَایَا اللَّهُ پْرُتِي بِنِي تُبْحَابِ سِزْدَا بَنْرُو تھَيكِ دَان وَبَامْدِكِ چھُكِ پَرِي ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون الله كسجد قريب যা কিছু নভোমণ্ডলে আছে এবং যা কিছু ভূমণ্ডলে আছে এবং ফেরেশতাগণ তারা অহংকার করে না তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ পায় তা করে وَقَالَ اللَّهُ لَا تَتَّخِذُوا إِلَٰهَيْنِ اثْنَيْنِ إِنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ فَإِيَّايَ فَارْهَبُونِ وَلَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَهُ الدِّينُ وَاصِبًا أَفَغَيْرَ اللَّهِ تَتَّقُونَ الله بولين تمرأ দুই উপাস্য গ্রহণ করো না উপাস্য তো মাত্র একজনই অতএব আমাকেই ভয় করো যা কিছু নভোমণ্ডল ও ভূমণ্ডলে আছে তা তাঁরই এবং তাঁরই এবাদত করা শাশ্বত কর্তব্য তোমরা কি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ ثُمَّ إِذَا كَشَفَ الضُّرَّ عَنكُمْ إِذَا فَرِيقٌ مِّنكُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে অতঃপর তোমরা যখন দুঃখ কষ্টে পতিত হও তখন তারই নিকট কান্নাকাটি করো এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দূরীভূত করে দেন তখনই তোমাদের একদল স্বীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে যাতে ওই নিয়ামত অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা ভোগ করে নাও সত্যটি তোমরা জানতে পারবে তারা আমার দেয়া জীবন উপকরণ থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে যাদের কোনো খবরই তারা রাখে না আল্লাহর কসম তোমরা যে অপবাদ আরোপ করছো সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং নিজেদের জন্য ওরা তাই স্থির করে যা ওরা চায় যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং অসচ্ছ মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم

وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন পর্বত গাত্রে বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি করো এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও তার পেট থেকে বিভিন্ন রঙের পানি নিক্ষিপ্ত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير الله তোমাদের কি সৃষ্টি করেছেন এরপর তোমাদের মৃত্যু দান করেন তোমাদের মধ্যে কেউ কেউ পৌঁছে যায় জরাগ্রস্ত অকর্মণ্য বয়সে ফলে যা কিছু তারা জানত সে সম্পর্কে তারা সজ্ঞান থাকবে না নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ সর্বশক্তিমান رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون الله تعالى جيبون اپو کرنے تمہا در ایک جن کے انو جنے چاہی تو سیشت ہوتو دیئے چھن اور تو ایک جادر کے سیشت ہوتو دیا ہوئے چھے تارا تادر ادھناستو داشت داشی دیر کے شیو جیبی کا تھے کہ ایمون کچھ دائے نا যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানীনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়িবাত أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون الله তোমাদের জন্য তোমাদের শ্রেণী থেকে জোড়া পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্র ও পৌত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছেন অতএব তারা কি মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون ترى আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে যে তাদের জন্য ভূমণ্ডল ও নভোমণ্ডল থেকে সামান্য রুজি দেওয়ারও অধিকার রাখে না এবং শক্তিও রাখে না অতএব আল্লাহর কোনো সদৃশ্য সাব্যস্ত করো না নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون الله একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন অপরের মালিকাধীন গোলামীর যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুজি দিয়েছি অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে উভয় কি সমান হয় সব প্রশংসা আল্লাহর কিন্তু অনেক মানুষ জানে না وضرب الله مثل الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم الله আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন দুই ব্যক্তির একজন বোবা কোনো কাজ করতে পারে না সে মালিকের উপর বোঝা যেদিকে তাকে পাঠায় কোনো সঠিক কাজ করে আসে না সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চাইতে নিকটবর্তী নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর শক্তিমান والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله তোমাদের কি তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন তোমরা কিছুই জানতে না তিনি তোমাদেরকে কর্ণ চক্ষু ও অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ তারা কি উড়ন্ত পাখিকে দেখে না এগুলো আকাশের নিচে অন্তরীক্ষে আজ্ঞাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী রয়েছে والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين الله করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা তৈরি করেছেন তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে হালকা পাও ধারার পশম উটের বাবরি চুল ও ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরি করেছেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত